ডিয়েগো আলভারেজ শঙ্করকে বলছেন তার অভিযানের কাহিনী। জিম আর ডিয়েগো অনেক খুঁজেও রত্ন ভাণ্ডার আবিষ্কার করতে পারলেন না। যখন তারা একেবারেই হতদম হয়ে পড়েছেন, ঠিক তখনই একদিন হীরের খনির প্রহরী সে বাধা দিল আকস্মিকভাবে। চাঁদের পাহাড়, তৃতীয় পর্ব। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে সেই জায়গাটাতে একটা তাল গাছ, তাল গাছের তলায় গুঁড়িটা ঘিরে খুব ঘন বনঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার ওপর কার শুকনো ডাল পাতাগুলো খড়খড় করে নড়ে উঠছে, যেমন নড়ে ঝড় লাগলে গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, বাতাস নেই কোনো দিকে অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কে যেন তাল গাছের গুঁড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি তা দেখতে গুঁড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকল। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলুম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোন ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেঁড়ে দিয়েছে, যেমন পুরনো বালিশ ফেঁড়ে তুলো বার করে তেমনি। জিম শুধু বললে, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বললে, পালাও পালাও। তারপরে জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি যেন কিসের মোটা শক্ত চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল, গাছটা ওরকম নড়ছিল সেই জন্যেই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলাম। সেখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন, তার মোটে তিনটে করে আঙুল পায়। কিছুদূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে, জঙ্গলের মধ্যে কিছুদূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহায় প্রবেশ পথের কাছে শুকনো বালির উপর ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় তিন আঙুলে থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই জনহীন অরণ্য ভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। দাহিনে চেয়ে দেখি প্রায় অন্ধকার সন্ধ্যায় একটা উঁচু বাসাল্টের দেওয়াল খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল, অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এ সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলুম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইফেল তৈরি রেখে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে পার হলাম। কিন্তু মুশকিল এই যে সে গুহা অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলুম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়, সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহা দুর্গম রিক্টার্সওয়েল পর্বত শ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারলে, খুব খাতির করলে। ওদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম। শুনে তাদের মুখ ভয় কেমন হয়ে গেল, ছোট ছোট চোখ ভয় বড় হয়ে উঠল। বললে, সর্বনাশ, পুনীপ, ওই ভয়েই ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রেক্টাসভিল পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়ের যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে অনেকদিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলা লেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর চার পাঁচ শান্ত জীবন যাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক ইয়াং ম্যান, এবার আমার চলা বোধহয় ফুরুবে। এই ম্যাপখানা তুমি রাখো, এতে রেক্টাসভিল পর্বত ও যে নদীতে আমরা হীরে পেয়েছিলাম মোটামুটি ভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। ভুয়ের যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে দু একটা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো অ্যালভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো অ্যালভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন পনেরো শঙ্কর তাকে নিজের কাছেই রাখল। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল, বলল, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে, সেই হলদে হীরের খনি? অসুখের ঝোঁকে অ্যালভারেজ যেসব কথা বলেছিল, এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথা বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বলল, আমিও কথাটা যে না ভেবে বলেছি তা মনে করো না, কিন্তু আলেয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বলল, আছে কি না দেখতে দোষ কি, আজই বলো তো মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। অ্যালভারেজ কিছুক্ষণ ভেবে বলল, তার করো, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হীরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরো দিন দশেক পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়ানজা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মেওয়ানজার দিকে যাবে ঠিক করল। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জিব্রা জিরাফ হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক, এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না, 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল। অ্যালভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়, যে সে মারতে পারে না, সেই জন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু, এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইল, পরক্ষণেই মাঠের দু প্রান্তের দিকে সবাই চার পা তুলে দৌড়। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। ডিয়েগো শোনালো জিমের মর্মান্তিক মৃত্যুর কথা। কোন ভয়ঙ্কর জানোয়ারের হাতেই জিমের মৃত্যু হয়েছে। শঙ্করের সেবায় ডিয়েগো সুস্থ হয়ে উঠল। শঙ্কর আর ডিয়েগো বেরিয়ে পড়ল হলদে হীরের খনির খোঁজে। কিসুমু থেকে স্টিমার ছাড়ল, এটা ব্রিটিশ স্টিমার, ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে, সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামল তার নাম মেওয়ানজা। এখান থেকে 300 মাইল দূরে টাবোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানাইকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাওয়ার সময় অ্যালভারেস বলল, টাঙ্গানাইকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার, এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানাইকা জনশূন্য হয়ে পড়েছে। মেওয়ানজা থেকে টাবোরার পথে সিংহের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো, সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। অ্যালভারেজকে সে খুব খাতির করল। শঙ্করকে দেখে বলল, একে ফেলে কোথায়? এটা হিন্দু, তোমার খুলি। অ্যালভারেজ বলল, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বলল, কিরকম? অ্যালভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করল, তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বলল না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, বেশ ভালো, ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, ওটা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানেই রাত থাকতে হবে। এটা গভর্নমেন্টের ডাক বাংলো, আমিও তোমাদের মতো সারা দিন পথ চলে বিকেলের দিকে এসে এখানে উঠেছি, রাইট? সাহেবের একটা গ্রামোফোন ছিল। সন্ধ্যার পরে 3 বন্দি বিলিতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্য ভোজন সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হল মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানাইকায় বেচায় সিংহের উপদ্রব আর ভীষণ হিংস্রা, প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো মানিটা, মানুষের রক্তের স্বাদ একবার যদি পেয়েছে এখন মানুষ ছাড়া ও আর কিছু চায় না। শঙ্কর ভাবল খুব সুসংবাদ বটে, ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হল। সাহেব বলে দিল, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে, স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, ওটা গায়ে যেন না বসে, ওকে? দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুড়িপথ। অ্যালভারেজ বলল, খুব সাবধান, এইসব ঘাসের বনে সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। অ্যালভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে অ্যালভারেজ যাকে বলে ক্র্যাক শট তাই, অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অভ্যর্থ লক্ষ্য শিকারী সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না, কারণ ইউগ্যান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলে চামড়া স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হল। অ্যালভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হল। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসল শঙ্কর। তারপর সমস্ত দিনের পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে অ্যালভারেজ ডাকল, শঙ্কর ওঠো। শঙ্কর ধড়মড় করে বিছানায় উঠে বসল। অ্যালভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যানভাসের পর্দার বাইরেই শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবশিষ্ট আলোয় সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণে জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢোকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকেই অ্যালভারেজ পরপর দুবার রাইফেল ছুঁড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠাল, কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগে অ্যালভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল তাঁবুর পূব দিকে বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরো দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অ্যালভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা এখানে পড়ে থাক, চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনেই এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল অ্যালভারেজের নাক ডাকা শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হল অ্যালভারেজের নাক ডাকার সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানাইকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একসঙ্গে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহর ডাক! আগে অনেকবার শঙ্কর সিংহর গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রে সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে থাকবে। তাছাড়া ডাক তাঁবু থেকে বিশ হাতের মধ্যে। অ্যালভারেজ আবার জেগে উঠল, বলল, না রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না, আগের সিংহটা জোড়া, সাবধানে থাকো, বড় পাজি জানোয়ার। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিব নিব, তাই বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, পাতলা ক্যাম্বিসের চটের মাত্র ব্যবধান, তার ওদিকে সাথী হারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হওয়ার কিছু আগে সিংহটা সরে পড়ল, ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। ডিয়েগো আর শঙ্করের সঙ্গে এক সাহেবের দেখা হল। সে বলল টাঙ্গানিকায় স্লিপিং সিকনেস থেকে সাবধান থাকতে। বাউবাব গাছের তলায় তাঁবুর পাশে রাত্রিরে হঠাৎই এক জোড়া সিংহের আবির্ভাব। দিন পনেরো পরে শঙ্কর ও অ্যালভারেস উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানাইকা হ্রদে ভাসল। হ্রদ পার হয়ে অ্যালবার্ট ভিল বলে একটা ছোট্ট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাপালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমার চড়ে তিন দিনের পথে সাঙ্কিনি যেতে হবে। সাঙ্কিনিতে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতকগুলো বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলে, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই? আমার নাম অ্যালবুকার্ক। শঙ্কর চেয়ে দেখল অ্যালভারেস তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি বুনে নেওয়া যায় এমনই সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বলল, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বলল, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের, আমার সঙ্গে পোকার খেলবে চলো। শঙ্কর ওর কথা শুনে চটে গেল, বলল, তোমার সঙ্গে পোকার খেলার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝল লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেও নি। নাইরোবিতে সে জানত বদমাইশ জুয়াড়িরা পোকার খেলা ছল করে নতুন লোকের সর্বনাশ করে, এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল, তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল। সে আরো কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, কে নিগার, কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুখক এই রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্ব যুদ্ধ করবে। শঙ্কর দেখল এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একটা ক্র্যাক শট গুন্ডা, আর সে কি, কাল পর্যন্ত রেলে নিরীহ কেরানি ছিল। কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো আধ মিনিট মতো শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে দিয়ে বলল, যুদ্ধ না পোকার। শঙ্করের মাথায় রক্ত উঠে গেল, ভীতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বলল, এই সামলাও, গুলিতে মাথার চাঁদে উঠল। দুজনেই চমকে উঠে পেছনে চাইল। অ্যালভারেজ তার উইনচেস্টার রিপিটার বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। অ্যালভারেজ বলল, বালকের সঙ্গে রিভলভার জুয়েল, হ্যাঁ স্যার, তিন বলতে পিস্তল ফেলে দেবি, এক দুই তিন। অ্যালবোকাকে শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। অ্যালভারেজ বলল, বালককে একা পেয়ে খুব বিরক্ত জাহির করছিলি না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। অ্যালবোকাক একটু বিস্মিত হল। অ্যালভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি। সে হেসে বলল, আচ্ছা মেট, কিছু মনে করো না, আমারই হার, দাও আমার পিস্তলটা দাও ছোকরা। আরে কোনো ভয় নেই, দাও, এসে হাতে হাত দাও, তুমিও মেট। অ্যালবোকাক রাগ পুষে রাখে না, এসো কাছেই আমার ক্যাবিন, এক এক গ্লাস বিয়ার খেয়ে যাও। অ্যালভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে অ্যালবোকাকের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করল যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হল। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনি ধারা দিল খোলা হেসে খোশ গল্প করতে পারে, পৃথিবীতে এই ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাওয়ার জন্য। নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই, সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল, বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী, আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটি ছিল, হাজার হোক সে বাংলার মাটির ছেলে, ডিয়েগো অ্যালভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টর নয়, এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্ন জাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও জেগে বসে থাকে। ওই জলজলে সপ্তর্ষিমণ্ডল, আকাশে অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথায়ও আজ এমনই সপ্তর্ষিমণ্ডল উঠেছে। এই রকম এক ফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদ, সে সব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে এসে সে পড়েছে, আরো কত দূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে। দুদিন পরে বোট এসে সাংকিনি পৌঁছল। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হল। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট ছোট পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য, কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হল আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচি। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া, এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। অ্যালভারেজ বলল, এই ভেল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বালল। শঙ্কর জল খুঁজতে বেরোল, সঙ্গে অ্যালভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র দুটি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকার সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারধারে চেয়ে শঙ্করের কেমন যেন একটা অস্বস্তি বোধ হল, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক, কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট পাঁচ ছয় হাঁটবার পরই শঙ্করের মনে হল সে পথ হারিয়েছে। তখন অ্যালভারেজের কথা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতা তরুণ বিপদের গুরুত্বটা বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? দু ঘন্টা হাঁটবার পর শঙ্করের খুব ভয় হল। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে। অনাহারে এবং কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর ২৪ ঘন্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় ৭ মাইল দূরে একটা ইউফোবিয়া গাছের তলা থেকে অ্যালভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এল। অ্যালভারেজ বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই ইরোডেশিয়ার ফেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা, তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। শঙ্কর বলল, অ্যালভারেজ, তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলব না। অ্যালভারেজ বলল, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসত এতদিন। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। কাবালো পৌঁছে শঙ্কর মুখোমুখি হল অ্যালবাকার্কের, যে ওকে রিভলভার ডিউয়েলে আহ্বান জানাল। অ্যালবাকার্কের হাত থেকে মুক্তি পাওয়ার পর শঙ্কর আর ডিয়েগো কঙ্গো নদীতে স্টিমারে যাত্রা করল। সুলকিনি পৌঁছে একদিন শঙ্কর একা বেরিয়ে ভেল্ডের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। অ্যালভারেজ তাকে উদ্ধার করল। মাস দুই ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। অ্যালভারেজ ম্যাপ দেখিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান রিক্টারসভেল পর্বত। এখনো এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এই অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ। ছায়া বিরল অথচ বিশাল, আঁকা বাঁকা, সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আব বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যেবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে অ্যালভারেজ বলল, এই যে দেখছো রোডেশিয়ার ভেল অঞ্চল, এখানে হীরের ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ। আরো অনেক ছোটখাটো খনি আছে এখানে ওখানে। ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে এখনো। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল, বলল, কোথায় কে? কিন্তু অ্যালভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল। অ্যালভারেজ বলল, শঙ্কর বন্দুক নিয়ে এসো, চট করে যাও টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল অ্যালভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়েকটি এখনো অন্ধকারের মধ্যে দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর দেখল আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ, দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে নেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রঞ্জের মূর্তি। অ্যালভারেজ জুলু ভাষায় বলল, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল, তারপর ওরা সব মাটির উপর বসে পড়ল। অ্যালভারেজ বলল, শঙ্কর ওদের খেতে দাও। তারপর অনুচ্চ স্বরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হল, সকলের সামনেই খাবার রাখল শঙ্কর। অ্যালভারেজ ওই সঙ্গে আবার খেতে বসল, যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ই তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝল অ্যালভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশে রীতি অতিথির সাথে খেতে হয়। অ্যালভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়ার শেষে ওরা উঠে চলে গেল। যাওয়ার আগে সবাইকে একটা সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে অ্যালভারেজ বলল, ওরা মাতাবেল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত, ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে, শয়তানকেও ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য, কোন সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না, ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বলল, তবে তুমি বন্দুক আনতে বললে কেন? অ্যালভারেজ হেসে বলল, তাও ভেবেছিলাম যদি ওরা খেয়েও না ভোলে, কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দাও এই রিভলভার পেছনে রেখে তবে খেতে বসেছিলাম, এ কটাকে সওয়ার করে দিতাম। আমার নাম অ্যালভারেজ, আমি এককালে শয়তানকে ভয় করতাম না, এখনো করি না। ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরো 5-6 দিন পথ চলবার পর একটা খুব বড় পর্বতের পাদমূলের নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করল। স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। অ্যালভারেজও তাকে সাবধান করে দিয়ে বলল, খুব হুঁশিয়ার শঙ্কর, বনে চলাফেরা যার অভ্যেস নেই সে পদে পদে সেই সব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে, এর মধ্যেও ঠিক তেমনি পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম, এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই। ভালো পুষ্মান না হলে পদে পদে বিপদে পড়তে হবে, বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলত, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করল, তোমার সেই হলদে হীরের খনি কত দূর? এই তো রিক্টাসভেল্ট পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। অ্যালভারেজ হেসে বলল, তোমার ধারণা নেই বললাম যে আসল রিক্টাসভেল্টে এটা বাইরের থাক, এরকম আরো অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে 70 মাইল ও পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এই বন পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল, সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গমাইল সমস্ত রিক্টাসভেল্ট পার্বত্য অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলাম 7-8 বছর আগে, ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াং ম্যান? শঙ্কর বলল, আরে এদিকে খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে হাওয়া খেয়ে থাকা ছাড়া আর উপায় নেই। অ্যালভারেজ বলল, ও কিছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেগুনের মেলা? কিছু না মিলে বেগুনের দাপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে। আজ আর নয়, তাবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাবু খাটিয়ে ওরা আগুন জ্বালল। শঙ্কর রান্না করল, খাওয়া দাওয়া শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে।